মুরগিতে প্রথম ডিম দিয়েছে, মা তখন কি করে, তাড়াতাড়ি নিয়ে এসে শিল নোড়া আছে না, এই নোড়াতে এইভাবে বোলায়। কেন বলুন তো? বলছে এই নোড়ার মতো বড় বড় ডিম দেবে। তারপরে বাড়িতে চালুন আছে না, চালুন, চালনা যাকে বলে, ওই ধান চালে চাল চালে চালুনি, যেটা চালুনিতে এইভাবে ঘোরায়। কেন না? চালুনে যত ফুটো আছে, ছিদ্র আছে, তত সংখ্যায় ডিম দেবে। এটা কি, এর সাথে কি সাপ? ঘরে বউ এসছে, নতুন বউ, ঘরের বউয়ে বউয়ের হাতে গুড় দিয়ে মিষ্টি দিয়ে বিতরণ করে, বল কি হবে? বউ মিষ্টি, বউ মিষ্টি হয়ে থাকবে ঘরে। ওই যে ঝিঙ্গে, তারপরে শশা, এগুলো তেতো হয় না, মুখে গুড় নিয়ে বীজ পোতে, বলছে কি হবে? তাহলে শশা মিষ্টি হবে, ঝিঙ্গে মিষ্টি হবে, তেতো হবে না। তোমার মুখে গুড় আর হাতে চলে গেল কানেকশন নিয়ে, তারপরে মিষ্টি হয়ে যাবে? এগুলো কি? এইগুলি তো অমূলক ধারণা, খাম খাতে মানুষের ধোকা কল্পনা। এইভাবে বহু অশুভ ধারণা এরা করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এসব কিছু নাই, ফালতু কথা। ওলা হামা, পেঁচা ডাকছে, নিজের ডাক, নিজের ডাক ডাকছে, হয় কষ্টে ডাকছে, না হয় আল্লাহর প্রশংসা করছে, তার ভাষা সে বলছে, সে যা করছে তোমার সাথে, তার ডাকের সাথে তোমার শুভ অশুভ একই কথা, এর নেই। ওলা সাফার, সাফার মাসে অনেকে মনে করতো এটা শুভ, যেমন আমাদের দেশেও আছে, অনেক মুসলমানও মনে করে এই মাসে বিয়ে নেই, এই মাসে বিয়ে ঠিক না, বিয়ের শুভ দিন দেখতে হয়, বিয়ের জন্য কোনো শুভ অশুভ আছে? কিন্তু অনেকে শুভ অশুভ দিন মনে করে, এই দিনে শুভ, এই দিনে অশুভ, এরকম মনে করা হয়। এগুলো সব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এসব কিছুই না, আত্তিয়ারাত শিরিক। এইভাবে অশুভ লক্ষণ মানা হচ্ছে শিরিক। আবু দাউদ তিরমিজির হাদিস, অশুভ ধারণাকারীর অবস্থা দুই অবস্থা হতে পারে। এমন অবস্থা যে অশুভ ধারণা করে সে কাজটাই আর করবে না। ওই যেমন বললাম, সাইকেল নিয়ে বের হলো, কালিহানি দেখলো, আর গেলই না সে, ঠিক আছে। আর দ্বিতীয় অবস্থা হলো চলে গেল, কিন্তু তার মনে খত খত খত খত করছে, হয়তো আমার কাজটা আজকে হবে না, হতেও পারে নাও হতে পারে। তো প্রথম অবস্থাটা যে গেলই না, তার গুনাহটা বেশি বড়, কিন্তু যে গেল তার গুনাহটা হালকা, কিন্তু দুটোই গুনাহ। কেন? তুমি আল্লাহর উপরে ভরসা করো, বল যা আমি দেখেছি সব কিছু না, আমি আল্লাহর উপরে ভরসা করছি, অতএব আমার সফলতা হবে, সাফল্য আমার আসবে। কিন্তু তা না করে যদি কাজ থেকে বিরত হয় তাহলেই মুশকিল। তৌহিদের পরিপন্থী কাজ এগুলো। মনে অশুভ লক্ষণ বাসা বেঁধেছে, যদি আপনার দেখবেন আপনার ভালো মানুষও অনেক সময় অশুভ লক্ষণ, কেন মনটা কেমন করে, এরকম স্বপ্ন দেখলাম, এরকম এই হলো, হয়তো বা কিছু হবে, যদি এরকম মনে এসে যায়, খালি হাঁড়ি খানি খালি কলসি সামনে পড়ে গেল, তো আপনি কি করবেন? আপনাকে দোয়া পড়তে হবে, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহ যা চাইবে তাই হবে, আর বলবেন আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনত ওয়া লা ইয়াদফাউ সাইয়াত ইল্লা আনত ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিক। তার মানে হে আল্লাহ, তুমি ছাড়া কেউ মঙ্গল আনতে পারে না, আর তুমি ছাড়া কেউ অমঙ্গল দূর করতে পারে না, আর তোমার তৌফিক ছাড়া নরাসরার শক্তি কারো নেই, ভালো মন্দের শক্তি কারো নেই। বাস এই বলে আপনি চলে যান কাজে, অথবা বলবেন আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, অশুভ শুভ অশুভ তোমার হাতেই, তুমি যেটা অশুভ করো সেটাই অশুভ হয়, আর তোমার মঙ্গল ছাড়া কোনো মঙ্গল নেই, আর তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, ঠিক আছে। তারপরেও তার উচিত হলো কুলক্ষণ মানার অপকারিতা জানা, যে কুলক্ষণ অশুভ ধারণা করব এটা ঠিক না, মনের বিরুদ্ধে জিহাদ করা, মনে যে একটা খুঁতখুঁত ভাব তৈরি হলো এটার বিরুদ্ধে জিহাদ করো, ধর কিছুই হবে না, আমার আল্লাহ আছে, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহর ফয়সালা ও তকদিরের প্রতি বিশ্বাস সুদৃঢ় করতে হবে, গাঢ় করতে হবে, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করতে হবে, যে আল্লাহ আমার কাজটা সফল করবেন না, এই ধারণা করবেন না, কি ধারণা করবেন, সফল করবেন, যদি দরকার হয় আল্লাহর কাছে ইস্তেখারা করবেন, করবো না করবো না দ্বন্দ্বে যদি পড়েন আল্লাহর কাছে ইস্তেখারা করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বাতলে দেবেন। সুতরাং অশুভ লক্ষণ মনে করা মোটেই জায়েজ না, কিন্তু শুভ লক্ষণ কোনো কোনো জিনিস, কোনো কোনো কথা শুনে শুভ লক্ষণ মনে করা চলবে, কারণ এতে কাজে আটকায় না, মানুষ কাজ করতে আটকায় না। অতএব শুভ লক্ষণ, শুভ ধারণা করলে সমস্যা নেই। মনে করুন আপনি কোন অফিসে চাকরির জন্য যাচ্ছেন, হঠাৎ করে রাস্তায় একজন দেখা হলো, ভাই কোথায় যাচ্ছেন? ভাই বলো দেখাটা সার্টিফিকেট ফেকাফি নিয়ে যাচ্ছি, চাকরির জন্য দরখাস্ত দেবো। আপনার নাম কি ভাই? বলছে মঞ্জুর আলী। ও শুনে আপনার মনে হলো কি, তাহলে দরখাস্ত আমার মঞ্জুর হবে। বুঝতে পারলেন? এই এই জন্যেই হবে তা না, এটা যদি আপনি ধারণা করেন তো আপনি উদ্বুদ্ধ হবেন কাজে, কাজে উদ্বুদ্ধ হওয়ার জন্য এটা আপনি করতে পারেন, এটা শরীয়তে জায়েজ করা হয়েছে। এখন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, এক ব্যক্তি সফরে বের হচ্ছে, এমন সময় সে শুনল হে সালেম, ফলে সে সুসংবাদ নিল যে তার সফর নিরাপদ হবে। বুঝলেন? সফর থেকে বেরিয়ে সালেম শুনলো, সালেম মানে কি? আমরা বলি সহি সালামতে যেও, ফিয়ামানিল্লাহ বলে না তো। সফরে বের হই সালেম নাম শুনলেন, সালামত শুনলেন, তো আপনি ভাববেন কি আমার সফরটা সহি সালামতেই যাবে, এতে কোনো সমস্যা আছে? এতে সমস্যা নেই। কিন্তু পাখি উড়ালেন, পাখি উড়িয়ে ডান দিকে যদি যায় শুভ লক্ষণ, বাম দিকে যায় অশুভ লক্ষণ, দিয়ে ডান দিকে পাখি গেল, আপনি শুভ লক্ষণ মেনে বেরিয়ে গেলেন, এটা চলবে না? এটা না। আপনি যাচ্ছেন রাস্তাতে, কোনো একটা ভালো জিনিস শুনলেন, তার উপরে উদ্বুদ্ধ হলেন যে তাহলে আমার আজকে কাজটা ভালো, আলাদা কথা। কিন্তু আপনি পাখি উড়িয়ে দেখবেন ডাইনে গেলে, আপনি নিজেই তৈরি করে নিচ্ছেন, ডাইনে গেলে শুভ আর বামে গেলে অশুভ। আর এর ফালনামা বলে না, ফালনামা, ফালনামা জানেন তো, ওইসব অক্ষর লেখা আছে, এমনি করে হাত দেয়, দিয়ে তারপরে হাত চালায়, অনেকে আবার হাত চালায়, ওগুলো অন্য বিষয় আছে, ইনশাল্লাহ বলবো একটা একটা করে। মোট কথা হচ্ছে যে এইভাবে অশুভ লক্ষণ গ্রহণ করা হচ্ছে শিরিক, আশা করি বুঝতে পেরেছেন। এবং এইভাবে বহু অশুভ লক্ষণ মানুষ এক একটা পরিবেশে এক এক রকমের গ্রহণ করে থাকে, যেটা বৈধ নয়। আপনার বাড়িতে আপনার ছেলে কাস্তে দিয়ে, যে কাস্তে বলে না, কাস্তে দিয়ে এভাবে ডাক টানছে, কি বলে কিছু বলে আপনাদের? মাটির ঘরে কাস্তে দিয়ে ডাক টানছে, কি বলে? বলে ঋণ হবে, আমাদের দেশে বলে দেনা হবে, ঋণ হবে। বুঝতে পারছেন? তারপরে সর কাঠি, সর জানেন, সর ওই যে লম্বা মতো হয়, তারপরে ঝাড়ু তৈরি করা হয়, না পাট না, সর, সাদা সাদা ফুল হয়, যার ওই কাশ ফুলের মতো, কাশের মতোই, কিন্তু কাশ থেকে আরো মোটা এ হয়, তোর কাঠি হয় আর কি, নল হয়, ওই নল দিয়ে বাড়ি দিলে বলে শুকিয়ে যাবে। ছোট বাচ্চার কান মলে দেন, বলবে কান মললি ওর হায়াত কমে যাবে। এইভাবে মানে বহু কিছু আছে, বহু কিছু আছে, বিশেষ করে ওই দাদি নানিরা এইসব শিখায়, আর দাদি নানিরা কাছ থেকে ওই মেয়েরা শেখে, তারা এসে আবার আপনার ঘরেও চালু করে, আর আপনি যদি চুপ থাকেন তো চালু হতেই থাকলো, আর আপনি যদি চট করে প্রতিবাদ করেন তাহলে কি হবে? এটা বন্ধ হয়ে যাবে। অতএব সবারই চেষ্টা করা উচিত এইসব কথায় প্রতিবাদ করা উচিত, না এইসব ধারণা করিস না, এইসব কথা ঠিক না, ফালতু কথা, অশুভ লক্ষণ মানা যাবে না। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।